ফুলনি জীৱনত ফুলনি ফুল ফুলা নাই মোহৰা নাই পক্ষী উৰা নাই পাগল কিনো দিলি জীৱনত ফুলনি ফুল ফুলা নাই মোহৰা নাই পক্ষীৰা নাই ফুল ফুলা নাই মোহৰা নাই পক্ষীৰা নাই ভিতরে নিয়ন্তিকা মন দুবরি আজি দেখো সিমিতি আছে তোরে আকাতে রো নাহি তিয়া উতলা খাগু খুবাকি তুমাকে রো ফুলনি ফুল ফুলা নাই মোহৰা নাই পক্ষীৰা নাই ফুল ফুলা নাই মোহৰা নাই পক্ষীৰা নাই বতরে উরুনা করা মন সাপরি উকাহ দেখো আগি আসে তোরে বাতা কেসা নহলি তিয়া উতলা থাগু ঠাকুরে বসোয়াহ ঠাকুরে কিনুদিলি ফুলনি ফুল ফুলা নাই মোহৰা নাই পক্ষীৰা নাই ফুল ফুলা নাই মোহৰা নাই পক্ষীৰা নাই পাগল কিনো দিলি ফুলনি ফুল ফুলা নাই মোহৰা নাই পক্ষীৰা নাই ফুল ফুলা নাই মোহৰা নাই পক্ষীৰা নাই।